আমরা তাকেই চাই, হ্যাঁ শুধুমাত্র তাকে। মুক্তির পথ হয় সে বলবে। অতীত ইতিহাস ঘাটতে গিয়ে বেরিয়ে এলো আরো এক অন্ধকার অধ্যায়, যেটা অতীতের বুক চিরে ছিনিয়ে নিল আহেলির বর্তমানের সবটুকু সুখ। কিন্তু কি সেই অতীত, সেটার উত্তর দেবে প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তৈরি মৃত চরি। গল্প পাঠে পিনাকি এবং অন্যান্য চরিত্রে ব্রতদীপ, অঙ্কিতা, সুমিত, সায়ন্তন, অরূপ, নবনীতা, পূজা, শিউলি, রাকিব এবং সায়নদীপ। সমগ্র পরিচালনায়, এডিটিং এবং গল্পের সূত্রধর আমি রাকিব। সুন্দর এই পোস্টারটি ডিজাইন করেছেন শঙ্খ এবং সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ। গল্পটি আমরা দুটি পর্বে পরিবেশন করব। শুরু হচ্ছে সঞ্চারী ভট্টাচার্যের কলমে মৃত চরিত পর্ব দুই। চোখ খুলতেই আহেলি নিজেকে আবিষ্কার করলো বিছানায়। পাশে চোখ পড়তেই দেখল কিছু লাঠিয়াল সহ দাঁড়িয়ে রয়েছেন চৌকিদার। বিছানা ছেড়ে উঠতে গিয়ে মাথায় অসম্ভব ব্যথা অনুভব হলো আহেলির। চৌকিদার এগিয়ে এসে বললেন, আহা, এভাবে উঠতে যাবেন না মেম সাহেব, আপনার মাথায় চোট লেগেছে। আজকে সকালে দরজার পাশেই আপনাকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পাই আমি। তারপর আপনার এই অবস্থা দেখে আরও কিছু লাঠিয়ালকে খবর পাঠিয়ে ডেকে নিয়ে আসি, কিন্তু দরজার গায়ে রক্ত লেগে থাকতে দেখে আমি ভীষণভাবে চমকে উঠি। আহেলি অনেকবার স্মরণ করার চেষ্টা করেও কোনো হদিশ খুঁজে পেল না। কিছু মুখ, কিছু জ্বলন্ত দেহ একে একে আমার চোখের সামনে আসতে শুরু করেছিল। আমি তাদের অস্পষ্টভাবে দেখার সুযোগ পেয়েছিলাম, তবে সেটিও ক্ষণিকের জন্যই। আমায় কেউ রন্নি বলে ডাকছিলেন, কোনো এক মহিলা কণ্ঠস্বর। বারে বারে ওই ঘাটে যেতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল তারাই আমাকে ডাকছেন, বেশ কয়েকজন। আমিও যেন তাদেরই একজন। আমি কি রন্নি? আহেলির মুখে কথাটি শোনা মাত্রই চমকে উঠলেন চৌকিদার সহ ওখানে উপস্থিত সকলেই। কি নাম বললেন আপনি? ওরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে ওই ঘর থেকে বেরিয়ে গেলেন। চৌকিদার বললেন, আপনার অন্যত্র থাকার বন্দোবস্ত করতে হবে মেম সাহেব। আগামী সপ্তাহে ষষ্ঠী, দেবীর বোধন, কিন্তু ওই দিন আরও একটি কাজ করতে হয় আমাদের গ্রামবাসীদের, তবে সেটা অশুভের প্রতীক, সেই বিষয়ে আপনাকে আমি আমি আমি সব জানাবো। তবে এখানে থাকা আপনার জন্য আর নিরাপদ নয়। আপনি আপনি আজই আমার সাথে আমার বাসায় চলুন। আমার বাসায় কেবল আমি একাই থাকি। না না না না মেম সাহেব, আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনার নিরাপত্তার দিকটা দেখা খুব জরুরি। আমি যতটা ভেবেছিলাম তার থেকেও ভয়াবহ কিছু একটা ঘটে যেতে পারত, আর তেমনটাই আমি আভাস পাচ্ছি। আমি আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আস্তে পা ফেলুন, আমার আমার কাঁধে ভর দিন। হাভেলি থেকে অনতি দূরেই ছিল চৌকিদারের ভিটে। আয়তনে ছোট হলেও পাকা বাড়ি দেখতে পেয়ে অনেকটাই আশ্বস্ত অনুভব করল আহেলি। আপনি আপনি এখানে বসুন মেম সাহেব, আমি একটু আসছি, তারপর আমি আপনাকে সমস্ত কাহিনীটা বলবো। কিছুক্ষণ বাদেই ফিরে এলেন সেই চৌকিদার, নানান প্রকারের ফুল ও মালায় সমৃদ্ধ একটি আচকা এনে আহেলির সামনে রেখে বললেন, এটি আজ থেকে আপনার সাথে রাখবেন। এর মধ্যে মায়ের আশীর্বাদ আছে। মা ভবতারিণী আপনাদের বংশের কুলদেবী ছিলেন। আজও আমরা ওই পার্শ্বস্ত মন্দিরটিতে দেবীর আরাধনা করি। উনি গ্রামে খুবই জাগ্রত। এই নিন, ধরুন। চৌকিদারের হাত থেকে ফুল ও মালায় আবিষ্ট আজকাটি নিয়ে পাশে রাখল আহেলি। বেশ, এবার ঘরে চলুন মেম সাহেব। এমনিতেই আপনি বড্ড অসুস্থ, তারপর মাথায় চোট লাগায় আরও দুর্বল হয়ে পড়েছেন। চৌকিদারের সাথে ঘরে প্রবেশ করল আহেলি। সামনেই একটি খাটের উপরে বাবু হয়ে বসার চেষ্টা করলেও চৌকিদার এগিয়ে এসে একটি বালিশ তার মাথার পিছনের দিকটায় তেরচাভাবে রাখলেন। হেলান দিয়ে বসুন মেম সাহেব। সর্বসাকুল্যে আমার একটাই ঘর, তাই এখানে কারোর প্রবেশ এতকাল নিষিদ্ধই ছিল। আমি একলা মানুষ, ছেলে পুলে ঘর সংসারের পক্ষপাতী নই, তাই একাই চৌধুরী বংশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে রেখেছি। আহেলি নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আপনার পরে তাহলে চৌধুরী বংশের দায়িত্ব কে নেবে? আপনার পরে তো আর কেউ নেই। চৌকিদার প্রত্যুত্তরে বললেন, জানা নেই, এটা আমার জানা নেই। তবে এই বংশ কাউকে না কাউকে নির্বাচন করেই নেয়, তাই আমার মৃত্যুর পরের জন্য হয়তো নির্বাচিত হয়েই রয়েছেন। আপনার বা আমার ভাবার আগেও কিন্তু অনেক কিছু আছে। আহেলি বলল, এই স্থানের ইতিহাস সম্পর্কে আমি খুব স্বল্পই জানতে পেরেছি, তাই আপনার কাছ থেকে জানতে চাই। কোথাও না কোথাও মনে হয়েছে আমি এই জায়গাটির সাথে কোনো না কোনো ভাবে জড়িত। এই মাটির সাথে আমার নিঃশ্বাস মিশে রয়েছে। কথাটা আপনি ভুল বলেননি মেম সাহেব। যে নামটি আপনার মুখে শুনলাম সেটা অবাক করেছিল আমায়, কারণ এই নামটির সাথে এক বহু প্রাচীন ইতিহাস জড়িত আছে। জানি না সেই পুস্তকটি আপনাদের পরিবারে আজও সুরক্ষিত কিনা, তবে সেই পুস্তকটিতে এই ইতিহাসের বিষয়ে অনেক তথ্য রয়েছে যেগুলো আজও মানুষের অজানা থেকে গেছে। সকলেই এই প্রদেশটির বিষয়ে অর্ধেক সত্যই জানেন, কিন্তু সেই রহস্যের একেবারে অন্তিম অংশ পর্যন্ত পৌঁছানোর কাজটা এতটাও সহজ ছিল না। আহেলি এই কথাগুলি শুনে আরো কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ হ্যাঁ, আমি সেই বইটির সন্ধান পেয়েছিলাম ঠিকই, কিন্তু তার পূর্ণ ইতিহাস জানতে পারিনি। বইটি কোনো কারণবশত আমার হাত থেকে মাটিতে পড়ে যায়। একটি কালো বিড়াল নজরে পড়তেই এমন ঘটনাটি ঘটেছিল। বইয়ের কিছু পৃষ্ঠা মাটিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেটি কুড়োতেই একটি অদ্ভুত নাম নজরে পড়েছিল, প্রেতঘাট। নামটি দেখা মাত্রই আমি আরো উত্তেজিত হয়ে পড়ি, আর ঠিক সেই সময় কিছু ছায়ার উপস্থিতি গতকালের মতো সেদিনও আমাকে ঘিরে ধরেছিল। আমি প্রাণপণে নিজের মনকে সংযত করার চেষ্টা করেও বইয়ের বাকি পৃষ্ঠাগুলি আর পড়ে দেখতে পারিনি। তার আগেই